জেনে ওই তারা একই কথা বলে যা, দূর হতে দূরে কেন আকাশ চলে যা, দীপ জেনে ওই তারা একই কথা বলে যা, দূর হতে দূরে কেন আকাশ চলে যা, কেন যে ওরা আমাকে ডাকে শুধু ডাকে, দীপ জেনে ওই তারা একই কথা বলে যা। কোথায় গা কিসে দেবো সারাটা,